পবিত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজেদ খোতাবাই কারাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে আজম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দীন সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে আজকের ওয়াজ মাহফিলের সর্বশেষ পর্যায়ে এসে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এতক্ষণ যে বায়ান হয়েছে, গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তাওহীদের উপরে, শিরকের উপরে, এই আলোচনাগুলোই আমরা যদি আমল করি, অনুধাবন করার চেষ্টা করি, তো আজকের এই বিনোদপুরের এই মাহফিল যথার্থ এবং সার্থক হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে বেশি দীর্ঘ সময় আলোচনা করব না, আমরা সবসময় চেষ্টা করি কথা কম বলার জন্য, যত কমে একটা কথা আপনাদেরকে বাইরেকে বন্ধুদেরকে বোঝানো যায় তত কম কথা বলাই ভালো, কথা কম কাজ বেশি, কথা হবে কম আমল হবে বেশি, এই নীতিটাই হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, সাহাবাই কেরামের নীতি, সালাফে সালেহীনের নীতি। কিন্তু আমাদের হল কথা বেশি কাজ কম, কথা হয় বেশি আমল হয় কম, সারা রাত বয়ান ফজরের নামাজে পছন্দই নেই, সারা রাত ওয়াজ শুনতে শুনতে চোখের পানি ফেলতে ফেলতে বুক ভাসায় ফেলছে, সকালবেলা মসজিদে আর নাই, পরের দিন মসজিদে নতুন কোন মুসল্লি নেই, আগের যে মুসল্লি ওয়াজ মাহফিলের পরেও সে একই মুসল্লি। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, কথা বেশি দরকার নাই, কথা কম, আমরা চেষ্টা করব যে কথাগুলা বলবো এবং শুনবো সেগুলো আমরা যেন সবাই আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো আপনারা সবসময় ওয়াজ মাহফিল শুনেন, আপনাদের এই এলাকায় এই সময় বিশেষ করে এই শীতের সময় আসলে অসংখ্য ওয়াজ মাহফিল হয়, অনেক ওলামায়ে কেরাম সুন্দর সুন্দর বয়ান করেন, তো আজকের ওয়াজ মাহফিলে আমরা ওই রকম বিভিন্ন সুরে বিভিন্ন তালে বিভিন্ন লয়ে বিভিন্ন কৌশলে হাসি ঠাট্টা কান্না তামাশা সব মিলে যে সব ওয়াজ মাহফিল আমরা শুনি, ওই রকম ওয়াজ মাহফিল থেকে একটু ব্যতিক্রম আজকের এই ওয়াজ মাহফিল, আমরা এগুলোতে অভ্যস্ত না, আমরা ওই জাতীয় ওয়াজ মাহফিলের নীতিতে বিশ্বাসী না, আমরা বিশ্বাসী যে কোরআনে কারীম এবং সহিহ হাদিস দিয়ে মানুষকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়া আহ্বান করা, এই জন্য অল্প কিছু কথাবার্তা আমরা যা বলবো কোরআনে কারীমের আলোকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে, এর বাইরে আমরা কোনো গল্প গুজব ইচ্ছা কাহিনী হাসি তামাশা ঠাট্টা এগুলো আমরা বলাকে ওয়াজ মাহফিলের সুন্নাহ হিসাবে ওয়াজ মাহফিলের স্বাভাবিক সালাফে সালেহীনের মানহাজের আমরা খেলাফ মনে করি। এজন্য আমার ভাই ও বোনেরা, আমরা অল্প কথা শুধু কোরআন এবং হাদিস থেকে কয়েকটি কথা বলবো, আমাদের আজকের আলোচনার বিষয় হল সুন্নাহ এবং বেদাত, সুন্নত এবং বেদাত, এই বিষয়ের উপরেই আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আমরা কয়েকটি আয়াত এবং কয়েকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস বলেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে এবং সকল সৃষ্টির মধ্যে আল্লাহ সম্মানিত করে আমাদেরকে রব্বুল আলামিন বানিয়েছেন, বানাইছেন না? আমাদেরকে কে বানিয়েছেন বলেন তো দেখি? একমাত্র আল্লাহ। আমাদেরকে কে বানিয়েছেন? একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। অর্থাৎ বানানোর ক্ষেত্রে আল্লাহর সাথে আর কারো কোন সহযোগী ছিল না। শুধুমাত্র আমাদেরকে কেমনে বানাবেন, আমাদের চোখটা কোন জায়গায় দিবেন, কানটা কোন জায়গায় দিবেন, তারপর মাথাটা কোন জায়গায় দিবেন, হাতগুলো কোন জায়গায় দিবেন, এই সব পরিকল্পনা কার? একমাত্র আল্লাহ। কারো থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোন পরামর্শ নেন নাই। আল্লাহ পাক নিজেই এই সুন্দর শরীরে, সুন্দর গঠনে, সুন্দর আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ পাক কোরআন কারীমের জন্য আমাদেরকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার সমস্ত মানুষ। আমরা হলাম কি? আরবিতে কি, কোরআনের ভাষা কি? ইনসান। আমাদের নাম হলো ইনসান। আল্লাহ পাক এই আয়াতে কাদেরকে ডাকছেন? কথা বলবেন মানে আল্লাপাক এই আয়াতে কাদেরকে ডাক দিচ্ছেন? আমাদেরকে। বলবেন কি? আমাদেরকে। আমরা মানুষ না? যদি কোন মানুষদেরকে, তাহলে মানে আমাদেরকে না, ওই ওই গ্রামের মানুষদেরকে, ওই মাদারীপুরের মানুষদেরকে ডাক দিছে, আমাদেরকে না। এই জন্য সবসময় কোরআন কারিমে যত জায়গায় আসবে ইনসান, আপনি বলবেন আমার আল্লাহ আমাকে ডাক দিচ্ছেন, কারণ আমি একজন ইনসান। যখনই কোরআন কারিমে আসবে নাস, তখনই বলবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিচ্ছেন। যখনই দেখবেন কোরআনে কারিমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন বলবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি ইনসানও, আমি নাসও, আমি আমানুর মধ্যেও আছি। যখন মনে করবেন আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, তখন অনুভূতিটা যেরকম হবে। আর যদি বলেন যে ইমানদারদেরকে ডাক দিয়েছে, মানে আমারে ডাকতে নাই, অন্যদেরকে ডাক দিয়েছে। আমরা ওয়াজ করার সময় মনে করি ওয়াজ খালি আপনাদের জন্য, আমার জন্য না, এরকম যদি মনে করি তাহলে এই ওয়াজে সারা রাত ওয়াজ করলে কোনো কাজ হবে? ওয়াজ আগে আমার জন্য, তারপরে আপনাদের জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমের জন্য ধমক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদাররা এমন কথা কেন বলো যে কাজ তুমি করো না, যেটা তুমি করো না, তুমি আমল করো না, অন্যদেরকে কেন আমল করতে বলো, অন্যদেরকে কেন বলো? এই জন্য মানুষকে তাকওয়ার উপদেশ দিতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলতেন, তাকওয়াল্লাহ, যে আমি তোমাদেরকেও ওসিয়ত করতেছি, আমার নিজেকেও ওসিয়ত করতেছি, তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়ার, আল্লাহর ভয়ের ওসিয়ত তোমাদেরকেও করতেছি, আমাকেও করতেছি। এই জন্য কোরআনের সাথে সবসময় নিজেকে এমন ভাবে সম্পৃক্ত করে নিবেন যে মনে হবে আল্লাহ আপনার সাথে কথা বলতেছেন, আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন। কোরআনটা হলে এরকম। এই জন্য কোরআনে আল্লাহ পাক যেখানে যেখানে ডাক দিবেন, ডাকগুলো মনে করবেন আমাকে দিচ্ছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে কোন জিনিস তোমাদেরকে ধোকার মধ্যে ফেলে দিয়েছে, তোমাদেরকে কোন জিনিস আমি আল্লাহ থেকে তোমাদেরকে আলাদা করে দিয়েছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সুবিন্যস্ত করেছেন, তোমাদেরকে সাজিয়েছেন, তোমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত কোন জিনিসটা কোন অঙ্গটা কোন জায়গায় দিতে হবে, কোন জায়গায় দিলে তোমাকে সুন্দর দেখা যাবে, কোন জায়গায় দিলে তোমার উপকার বেশি হবে, তোমার জন্য সহজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই তোমাকে সৃষ্টি করলেন। ফি আইয়্যি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এমন সূরত এমন আকৃতিতে তিনি সৃষ্টি করলেন যে আকৃতিতে যে সূরতটা তোমার জন্য সমস্ত সৃষ্টির মধ্যে আহসান সূরত, সবচেয়ে সুন্দর সূরত। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদীর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে বানিয়েছি সবচেয়ে সুন্দর আকৃতিতে, সবচেয়ে সুন্দর গঠনে। সুবহানাল্লাহ, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, কিসের জন্য বানাইছেন? সবাই বলেন না দেখি, কিসের জন্য বানাইছেন? বলবেন যে একমাত্র ইবাদতের জন্য। আপনারা দেখি একমাত্র ভুলে গেছেন, এই একমাত্র ভুলের কারণে আমাদের কাজের ভিতরে শিরক ঢুকছে, বেদাত ঢুকছে। একমাত্র যতক্ষণ ভুলবেন না এতক্ষণ শিরক ঢুকবে না, বেদাত ঢুকবে না। যখনই একমাত্র ভুলে যাবেন এবার আস্তে আস্তে শিরক ঢুকবে আর বেদাত ঢুকবে। তাওহীদ থেকে দূরে সরবেন, সুন্নত থেকে দূরে সরবেন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইছেন? একমাত্র ইবাদতের জন্য। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক কথাটা, এই কথাটাকে আল্লাহ পাক সরাসরি বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন এই দুটি মাখলুককে বানিয়েছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে, খালি ইবাদতের জন্য না, কিসের জন্য? একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ আমার এই তৈরি করা মানুষ আর জিন একমাত্র শুধুমাত্র অনলি খালি আমারই ইবাদত করবে, আর কারো ইবাদত করবে। তাহলে ইবাদত করতে হবে কার? ইবাদত কেমনে করবেন? ইবাদতটা কিভাবে হয়? ইবাদত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইবাদত হয়। ইবাদত হয় বিল কালব, কালবের মাধ্যমে ইবাদত হয়। কালব আছে না শরীরের মধ্যে? আপনাদের শরীরে কালব আছে? কোন জায়গায়? এটা মাথার মধ্যে, পায়ের মধ্যে, পেটের মধ্যে, কোন জায়গায়? মাশাআল্লাহ, দেখি সব জানে। আর কিছু না জানলে কলমের খবর মোটামুটি সবাই আপনার জানে, কলমটা কোথায়। তাহলে কলম এই জায়গায় আছে। কিছু কিছু ইবাদত আছে কালবি ইবাদত, কলবের ইবাদত। যেমন আল্লাহর উপরে ইমান, ইমানে যতগুলো বিষয় আছে ইমানের বিষয়গুলো কোথায় থাকে? কালবে। আপনি আমি যে বিশ্বাসগুলো করছি এই বিশ্বাসগুলো কোথায়? কালবের মধ্যে। তারপরে তাকওয়া আল্লাহর ভয়, এটা কোথায়? কালবের মধ্যে। নিয়ত, আমরা নিয়ত করি না? ওজন মধ্যে নিয়ত, গোসলের নিয়ত, নামাজের নিয়ত, রোজার নিয়ত, হজের নিয়ত, এই নিয়তগুলো কোথায় থাকে? কালবের মধ্যে। নিয়তের জায়গাও কালবে। এরকম অসংখ্য ইবাদত আছে, যে ইবাদত গুলো থাকে কালবের মধ্যে, এগুলা কালবের ইবাদত। আবার কিছু ইবাদত আছে লেসানি ইবাদত, মুখ দিয়ে ইবাদত করতে হয়, মুখ দিয়ে বলতে হয়। যেমন সালাতের মধ্যে কোরআনে কারিম তেলাওয়াত করি, সালাতের বাহিরেও কোরআন তেলাওয়াত করি, কি দিয়ে তেলাওয়াত করি? মুখ দিয়ে, লেসান দিয়ে তেলাওয়াত করি। মানুষকে সালাম দিয়ে সালামের জবাব নিই কোন জায়গা দিয়ে? মুখ দিয়ে। সত্য কথা বলি, মিথ্যা কথা থেকে বেঁচে থাকি কোন জায়গা দিয়ে? ওয়াজ নসিহত করি, মানুষকে দাওয়াত দিই, মানুষকে কল্যাণের কথা বলি, ভালো কথা বলি, কোন জায়গা দিয়ে? মুখ দিয়ে। অনেক ইবাদত আছে খালি মুখ দিয়ে করতে হয়। আবার আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ইবাদত আছে, যে ইবাদত গুলো পুরা শরীর দিয়ে, পুরা বডি দিয়ে করতে হয়। যেমন নামাজ পুরা শরীর মাথা থেকে পা পর্যন্ত পুরা বডি দিয়ে পুরা শরীর দিয়ে এই ইবাদত করতে হয়। আবার কিছু ইবাদত আছে টাকা পয়সা দিয়ে করতে হয়, আছেন? টাকা পয়সার ইবাদত কি? যাকাত, ফিত্রা, বিভিন্ন রকমের সাদাকা, কোরবানি, এগুলো কি দিয়ে করতে হয়? টাকা পয়সা দিয়ে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ইবাদত আছে টাকা পয়সাও লাগে শরীরও লাগে দুইটা মিলে করতে হয়, এরকম ইবাদত কোনটা? হজ। হজে যাইতে টাকাও লাগে শরীরও লাগে দুইটাই লাগে, শুধু টাকা হলেও হজ করা যায় না, আবার শুধু শরীর হলেও হজ করা যায় না। শরীর সুস্থ, শরীর স্বাভাবিক, টাকা নাই, হজ করতে পারবে না। আবার অনেক টাকা আছে কিন্তু যাওয়ার মতো সামর্থ্য নাই, হজ করতে পারবে না। দুইটা মিলেও আছে ইবাদত। তাহলে কত রকমের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করেছে। এই ইবাদত গুলো করতে হলে তিনটা জিনিস লাগে, কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বর ঠিক করতে হবে, আমি যে ইবাদত গুলো করব এই ইবাদত গুলো কার জন্য করব, এটা আগে ঠিক করতে হবে। আমার এই ইবাদতের মালিকানা কার? একমাত্র মালিককে, তাকে আগে খুঁজে বের করতে হবে। ইবাদত করতে হলে, ইবাদত করার আগে খুঁজে বাইর করা লাগবো আমার ইবাদতের মালিককে। মালিক ছাড়া ইবাদত করলে কাজ হবে না। মালিক নেই, মালিকবিহীন ইবাদত করতে আসেন, কোন কাজ হবে? যত ইবাদত করবেন সারা জিন্দিগি, কিন্তু মালিক ইবাদতের মালিক ঠিক করতে পারেন না, সারা জীবন ইবাদত করিও কোনো কাজ হবে না। এই জন্য যত জায়গায় কোরআনে আমলের কথা আছে আগে ইমানের কথা আছে। কোরআনে কেমনি দেখবেন যত জায়গায় আমলের কথা আছে, যারা ঈমান এনেছে তারপরে আমল সালেহ করেছে তাদের জন্য আছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমল সালেহের আগে লাগবে কি? ঈমান। ঈমান বাদে যদি সারা জিন্দেগি আমল করে, কোটি কোটি আমল করে বস্তা ঘুরাই গেলাম, তারপরেও এই আমল গুলো কোনো কাজে আসবে না। তাহলে ইবাদত করার আগে ঠিক করতে হবে আমার ইবাদতের মালিক কে, এইটা আগে ঠিক করতে হবে ইবাদত করতে হবে। তাহলে আমার ইবাদতের মালিক কে খুঁজে পাইছি? পাইছেন আপনারা? মালিক কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, উবুদু রাব্বাকুম, ইবাদত করো একমাত্র তোমাদের রবের। ইবাদত কার করবা? এজন্য ঈমান এনেছি, কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান এনেছি, কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর সত্যিকারের কোনো মাবুদ নাই। মাবুদ মানে যিনি ইবাদতের মালিক, যিনি ইবাদত পাওয়ার যোগ্য, তার নাম হলো কি? মাবুদ। তার নাম হলো ইলাহ। এজন্য প্রথম ঘোষণা দিতে হবে ইবাদতের আগে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ইবাদতের আর কোন মালিক নাই। তাহলে ইবাদতের মালিক খুঁজে পাইছে, আমি গোলাম, ইবাদত করব কার? মালিকের। সেই মালিক হলেন একমাত্র আল্লাহ। আচ্ছা, এবার আসেন ইবাদত কোনগুলা, কেমনে করলে ইবাদত হয়, ইবাদত কি কি, এবার ইবাদত খুঁজে বাইর করতে হবে। এবাদত যে কর্ম, এবাদত কি করবো, এবাদত এটা লাগবে না। আন্দাজি খালি কিছু কাজ করলে এবাদত হয়ে যাবে, যিনি মালিক এবাদতের উনি জানলে করতে বলে সেইভাবে করাতাম না এবাদত। মালিক বলছে আজকে আমার এই জমিনের মধ্যে তোমার কাজ হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান লাগাইবে, আমি ওই জমিনের মধ্যে ধান না লাগাই আরেকজনের জমিনে লাগাইছি সারাদিন, কাজ কিন্তু সারাদিনই করছে, পরিশ্রমে করছে, কিন্তু মালিক যে জমিন দেখাইছে সেই জমিনে লাগাই নাই, লাগাইছি আরেকজনের জমিনে। এখন মালিকের বেতন পাবো সন্ধ্যার সময়, মালিক যে দেখে তার জমিন খালি করে দিছে, তার জমিনে ধান লাগাই নাই, সারাদিন পরিশ্রম করছে কিন্তু ধান গোড়া লাগাই দিচ্ছে আরেকজনের জমিনে, মালিক টাকা দিব? টাকা তো দিবে না, দিবে না, আরো উত্তম মাত্র দিবে, বেটা তোমার এত টাকা দিয়ে তোমার আজকে সারাদিন কাজের জন্য নিয়োগ দিলাম, তুমি আমার জমিতে না লাগাই আরেক জায়গায় লাগাই বসে দিচ্ছি। তাহলে মালিক এবাদতের যিনি একমাত্র মালিক, ওই মালিক যা করতে বলবেন এটার নাম এবাদত। মালিক যদি কয় এখানে বসে থাকো, বসে থাকার নাম এবাদত। মালিক যদি কয় এখানে দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকার নাম এবাদত। মালিক যদি কয় এখানে শুয়ে থাকো, শুয়ে থাকার নাম এবাদত। মালিক যখন যেখানে যেভাবে করতে বলে এটার নাম হলো কি? হজ করছেন কে কে দেখি গ্রামে, হাজি সাহেব আছেন, হাজি সাহেব কজন আছেন হাত তোলেন দেখি, মাশাআল্লাহ অনেক হাজি সাহেব। আচ্ছা হাজি সাহেব আরাফাতের ময়দানে যায়, আরাফাতের ময়দানের এবাদত হলো কি? খালি বসে থাকা, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফাতের ময়দানে উপভোগ করা, আরাফাতের ময়দানে অবস্থান করা, এটার নাম হলো এবাদত। এখানে কোন দোয়া জিকির আজকার এবাদত বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন নাই। কোন আল্লাহর বান্দা যদি আরাফাতের ময়দানে গিয়ে এই সময়ের মধ্যে শুধু বসে থাকে, এই বসে থাকাটার নাম হলো এবাদত। আল্লাহ বলছেন এখানে বসে থাকার জন্য বসে থাকা এবাদত। মুজদালিফার ময়দানে এসে রাত্রি বেলায় আল্লাহ বলছেন এখানে কিছু এবাদত করা লাগবে না, রাত্রে খালি ঘুমাই থাকবা, শুয়ে থাকবা, এখানে আসে শুয়ে থাকার নাম এবাদত। তাহলে কোন জায়গায় বসে থাকার নাম এবাদত, কোন জায়গায় শুয়ে থাকার নাম এবাদত, কোন জায়গায় দাঁড়ায় থাকার নাম এবাদত। এরকম আল্লাহ যখন যেভাবে যা করতে বলেন এটার নাম হলো এবাদত। আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাহ, বলছে না বলছে অনেকবার, অসংখ্যবার কোরআনে আল্লাহ বলছেন আল্লাহর ঘরে যাওয়ার মতো যার সামর্থ্য আছে তারপরে আল্লাহর ঘরে যাওয়া ফরজ। আল্লাহ এখানে নির্দেশ দিচ্ছেন আমার ঘরে যাও, তাহলে আল্লাহর ঘরে যাওয়া আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদাররা তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তাহলে সিয়াম পালন করা আল্লাহর ইবাদত। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই ইমানদাররা জমিনে যা হালাল আছে হালাল খাও, হারামের ধারে কাছে যাইও না। এটা হালাল খাওয়া কি? ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেন এটাও ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন যা করতে মানা করেন এটার নামও ইবাদত। এটার নাম হলো কি? ইবাদত। তাহলে ইবাদত বুঝতে হলে দিন বুঝতে হবে, দিন। এটা আমাদের দিন কি? একমাত্র ইসলাম আমাদের দিন হলো ইসলাম। তাহলে মালিকও পাইছি, এবাদত কি কি এটাও খুঁজে পাইছি, কোরআনের মধ্যে সুন্নার মধ্যে সব এবাদত বলে দেওয়া আছে। আচ্ছা এবার এবাদতটা করব কেমনে? এবাদতের মালিকও খুঁজে পাইছি, এবাদতও খুঁজে পাইছি, কিন্তু এবাদতটা করব কিভাবে? এবাদত করার সিস্টেম লাগবো তো, পদ্ধতি লাগবো তো। আল্লাহ বলতেছেন ওয়াকিমুস সালাহ, সালাত কায়েম করো। সালাত কেমনে কায়েম করবো? সালাতের আরবিতে অর্থ হইল আর রাকস, মানে নাচানাচি করা, নাচানাচি করা আরবিতে সালাত। এখন আমরা সবাই মিলে এখানে গান গাইলাম আর নাচলাম, সালাত হবে কেন হবে না? আল্লাহ বলছে সালাত কায়েম করো, আমি তো জানি না কেমনে সালাত কায়েম করবো, সালাতের অর্থ জানি নাচানাচি করা লাফালাফি করা, সবাই মিলে নাচলাম লাফালাফি করলাম, সালাত হবে না কেন? বলেন দেখি এবার আপনারা এটা সমাধান দেন, বুঝলো না কেন? আল্লাহ বলছে সালাত কায়েম করতে বলছেন। সালাত মানে হলো, সালাতের অনেকগুলো অর্থ আছে, একটা অর্থ হলো নাচ, নাচানাচি করা। আমরা সবাই মিলে এখানে কতক্ষণ নাচলাম, আমি সুন্দর সুন্দর গান গাইলাম, তাহলে কি হয়ে যাবে? কেন হবে না? এবাদতটা করার জন্য এবাদতের সিস্টেম, এবাদতের তরিকা, এবাদতের পদ্ধতি কি হবে এটা শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একজন রাসূল পাঠাইছেন। আমরা ঈমান আনার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ঈমান শেষ হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহর পরে আরো একটা জিনিসের উপর ঈমান আনছি, আনছেন সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলি ঈমান শেষ হয় নাই, পাশে আরেকটা বাক্য আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আসলো কেন, এটা যুক্ত হইলো কেন? যে মালিকের যে আল্লাহর একমাত্র ইবাদত করব, ওই মালিকের ইবাদতটা একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। যদি ইবাদতটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়, এটার নাম সুন্নাত। এটার নাম কি? সুন্নাত। যদি ওই তরিকায় ইবাদতটা না হয়, আমার আপনার মন গড়া তরিকায় হয় বা অন্য কোন মানুষের তরিকায় হয়, ওইটার নাম বেদাত। ওইটার নাম কি? বেদাত। তাহলে এবার সুন্নাতের বেদাত হচ্ছেন আল্লাহর গোলামি করার ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। যদি ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে করছেন, যেমনে করতে বলছেন, যেমনে অনুমোদন দিচ্ছেন, এইভাবে যদি হয় তখন এই ইবাদতটা হয় সুন্নতি ইবাদত। আর যদি সেভাবে না হয়, আমার আপনার মন গড়া হয়, তখন সেটার নাম কি? বেদাতি ইবাদত। দুটোই ইবাদত, একটা সুন্নতি ইবাদত আরেকটা বেদাতি ইবাদত। আচ্ছা, এখন সুন্নতি ইবাদত করলে লাভ কি, বেদাতি ইবাদতে অসুবিধে? আমার সম্মানিত ভাই ও বোনেরা, ইবাদত কবুল হওয়ার জন্য শর্তই হইল ইবাদতটা হইতে হবে সুন্নত তরিকায়। ইবাদত যদি সুন্নত তরিকায় না হয়, সারা জিন্দেগী ইবাদত করবেন, একটা ইবাদত কবুল হবে, কারণ আল্লাহ পাক সরাসরি কোরআনে কারিমে অসংখ্য জায়গায় কথাটা বলে দিচ্ছেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. ان كنتم تحبون الله এরকম ইন কুনতুম তাআবুদুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও, আল্লাহর গোলামি করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে একমাত্র আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আল্লাহর ইবাদত করতে হলে কার অনুসরণ? একমাত্র, এটাও কিন্তু একমাত্র, এই অনুসরণটা কিয়ামত পর্যন্ত একমাত্র। আমরা কিন্তু একমাত্রটা ভুলে গেছি এখানে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে কিয়ামত পর্যন্ত একমাত্র, এই একমাত্র বলে যাওয়ার কারণে আজকে আমাদের ভিতরে শত শত সুন্নতের পরিবর্তে বেদাত এসে গেছে, ইবাদতের নামে অসংখ্য বেদাত এসে গেছে, যেগুলো আসলে ইবাদত না, আগাছা ঢুকে গেছে সমাজে ইবাদতের মধ্যে। কারণ ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র ইবাদতের এতবার একমাত্র ব্যক্তি, একমাত্র মাধ্যম মনে করিনি, এজন্য ইবাদতের মালিকানার ক্ষেত্রে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, ইবাদতের মালিকের ক্ষেত্রে একমাত্র ইবাদতের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক ইবাদতের ইত্তেবার ক্ষেত্রে অনুসরণের ক্ষেত্রে ইত্তেবার তাওহীদ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটি ইবাদত সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক, নফল হোক, মুস্তাহাব হোক, যত ইবাদত যত আমাল আছে সব করতে হবে কার তরিকা? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যদি সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হয়, এটার নাম হলো কি? সুন্নাত। সুন্নাত তরিকায় আমল করলে, ইবাদত করলে আল্লাহ পাক কি পুরস্কার দিবেন? ইউহিবুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন, তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালোবাসুক এটা কি চান? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে তো এর থেকে আর আনন্দের চাওয়া পাওয়ার আর জমিনে কি আছে? যে আমার মালিক, আমার খালেক আমাকে মহব্বত করেন, আমাকে ভালোবাসেন। আল্লাহর এই ভালোবাসাটা পাইতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ বলতেছেন ইউহিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব, তোমাদেরকে ভালোবাসব। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, গুনাহ মাফ হলে আর কিছু দরকার আছে? আল্লাহ পাক যদি কিয়ামতের দিন আমাদেরকে ডেকে বলেন বান্দা তোমার সমস্ত গুনাহ মাফ, এর থেকে আনন্দের, এর থেকে খুশি আর কোন খবর আছে? তাহলে সুন্নতের অনুসরণ করলে, সুন্নতের ইত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাসরের 7 নম্বর আয়াতে বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ, আমার রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলেন, যা কিছু ধরতে বলেন সেটা শক্ত করে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা থাকতে বলেন সেটা তোমরা ছেড়ে দাও, সেটা থেকে দূরে থাকো। আমার রাসূলের পরিপূর্ণ অনুসরণ করো, আমার রাসূল যা করতে বলেন সেটা করবা, যেটা থাকতে বলেন সেটা ছেড়ে দিবা। তাহলে দুনিয়াতেও শান্তি পাবা, আখেরাতেও শান্তি পাবা। কারণ সুন্নতের ভিতরে আল্লাহ পাক বরকত রেখেছেন, সুন্নতের ভিতরে কারামত রেখেছেন। কোন ব্যক্তি যদি সুন্নতের উপরে আমল করতে থাকে আল্লাহ পাক তার মর্যাদা বাড়াই দেন। সুন্নত অনুযায়ী আমল অল্প করা, সুন্নতের বাহিরে বেদাত অনুযায়ী সারা জিন্দেগি কোটি কোটি আমল করার চাইতে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে লোক আমার আনুগত্য করে, আমার অনুসরণ করে, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, যে লোক আমাকে অস্বীকার করে, আমার নাফরমানি করে, আমার সুন্নত মানে না, এই লোকটাই আমাকে অস্বীকার করে, আর যে লোক আমাকে অস্বীকার করে সেই লোক জাহান্নামে যাবে। সুন্নত ছেড়ে দেওয়া জাহান্নামে যাওয়ার কারণ, আর সুন্নতকে শক্ত করে ধরা দাখালাল জান্নাহ, জান্নাতে যাওয়ার মাধ্যম। জান্নাতে যেতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে শক্ত করে, মজবুত করে, দৃঢ় করে ধরে রাখতে হবে। আমালুন কালিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নাত পদ্ধতিতে অল্প আমল করা বেদাতি পদ্ধতিতে অনেক অনেক আমল করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ, সুন্নাত পদ্ধতিতে অল্প আমল, বেদাত পদ্ধতিতে অনেক আমলের চাইতে উত্তম। বর্তমানে আমরা যে জামানায় যে যুগে বসবাস করি, এই যুগটা হলো অসংখ্য ফেতনার যুগ, অসংখ্য ফেতনা। সকালবেলা মমিন সন্ধ্যাবেলায় কাফের হয়ে যায়, সন্ধ্যাবেলা মমিন সকালবেলায় কাফের হয়ে যায়। চতুর্দিকে ফেতনা, চতুর্দিকে ফেতনা, চতুর্দিকে ফেতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِ فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا। وَأَمَرَ مُتَرًا আমার পরে যারা দুনিয়াতে বসবাস করবে দেখবা চারিদিকে খালি اخْتِلَاف আর اخْتِلَاف اخْتِلَاف আর اخْتِلَاف। ওই সময়ে তোমাদের করণীয় হলো فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ আব্দু আলাইহা বিন্নামাজেস। আমার উম্মত ফেতনা থেকে রক্ষা পাইতে হলে, ফেতনা থেকে বাঁচতে হলে, ঈমান নিয়ে টিকে থাকতে হলে, আমার সুন্নাতগুলোকে শক্ত করে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়াই ধরে রাখবা। সামনের দাঁত দিয়ে ধরিও না, ধরবে মাড়ির দাঁত দিয়ে, কারণ সামনের দাঁত দিয়ে ধরলে ফেতনা তো ভয়ঙ্কর হবে, তোমার থেকে সুন্নতকে টান মেরে তোমার দাঁত ভেঙে নিয়ে যাবে। সামনের দাঁত দিয়ে ধরলে জোর যখন টান দিবে তখন দাঁত ভেঙে গিয়ে তোমার সুন্নত ছুটে যাবে। কিন্তু যদি তুমি মালিক দাঁত দিয়ে শক্ত করে ধরো, ওই ফেতনা তোমার সুন্নত নিয়ে যত টানাটানি করুক না কেন, তোমার থেকে সুন্নত সরাইতে পারবে না। কারণ মালিক দাঁত দিয়ে ধরলে এটা শক্ত করে ধরা হয়, মজবুত করে ধরা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দু আলাইহা, আমার উম্মত সুন্নাত গুলাকে ধরবা নামাজের দাঁত দিয়ে, মালির দাঁত দিয়ে। সুবহানাল্লাহ। খবরদার, ওই ফেতনার যুগে দেখবা নতুন নতুন কত আমল, নতুন নতুন ইবাদত, নতুন নতুন দরুদ, নতুন নতুন জিকির, নতুন নতুন পদ্ধতি, কত রকমের ইবাদত, কত রকমের আকীদা, কত রকমের পদ্ধতি। খবরদার, এই নতুন নতুন জিনিসগুলা থেকে দূরে থাকবা। কারণ ফাইন্নাকুল্লা মুহদাসাতিন বিদআত, এরকম নতুন জিনিস যেগুলো তৈরি হয় এগুলার নাম বিদআত। ওয়াকুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআত হলো গোমরাহি। আর এই সকল গুমরাহি তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই ফেতনার যুগে তোমরা নতুন ইবাদত করার থেকে দূরে থাকবা, পুরানা ইবাদত করবা, নতুন ইবাদত না। আচ্ছা, এখন পুরানা ইবাদত আর নতুন ইবাদতের সীমানা কতটুকু এটা বোঝা লাগবে না? নতুন কোনগুলা, পুরাতন কোনগুলা, কোন যুগ পর্যন্ত, কত সাল পর্যন্ত নতুন, পুরাতন তারপরে কত সাল থেকে নতুন, এটা তো বোঝা লাগবে। কারণ কালকে যেটা হয়েছে এটা তো পুরাতন, আজকে যেটা এটা নতুন, তাই বলে কি আর গতকাল পর্যন্ত যা তৈরি হয়েছে সবগুলো পুরাতন, কি বলেন? তাহলে পুরাতনের সীমানা কতটুকু এটা তো বুঝে নিতে হইব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মধ্যে আছে, ওয়া আলাইকুম বিসুন্নতি وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ। ওই ফেতনার যুগে, ওই ইখতিলাফের যুগে শক্ত করে কামড়ায় ধরে রাখবা আমার সুন্নতকে এবং আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদীনের সুন্নতকে। দুটো কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হলো আমার সুন্নত, আরেকটা হলো আমার খোলাফায়ে রাশেদীনের সুন্নত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত হলো 23 বছর। তাহলে 23 বছর প্লাস 30 বছর কয় বছর হয়েছে? এই 53 বছরের মধ্যে যেগুলো ইবাদত, এগুলা পুরানা ইবাদত। এই 53 বছরের পরে যেগুলা তৈরি হয়েছে এগুলার নাম মুহদাসা, এগুলাই সব নতুন, এগুলার নাম নতুন ইবাদত। 53 বছরের পরে যত আকীদা তৈরি হয়েছে এগুলা সব নতুন তৈরিকৃত আকীদা। একান্ন বছরের পরে যত আমল তৈরি হয়েছে এগুলা সব নতুন নতুন আমল, নতুন নতুন তরিকা। এই তেপ্পান্ন বছরের মধ্যে যেটা এবাদত, যেটা আমল, এটা কেয়ামত পর্যন্ত এবাদত। এই তেপ্পান্ন বছরের পরে যেগুলো, এগুলো কেয়ামত পর্যন্ত মুহদাসা, কেয়ামত পর্যন্ত বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো স্পষ্ট করে বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যদি কেউ নতুন নতুন কোন ইবাদত বানায় যেটা আমি রাসূল করি নাই, আমার সাহাবীরা করে নাই, ফাহুয়া রাদ্দুন, এটা বাতিল, এটা প্রত্যাখ্যাত, এটা আল্লাহর কাছে কবুল হয় না। নতুন ইবাদত করলে আল্লাহ সেটা কবুল করেন না। ইবাদতটা হতে হবে পুরানা ইবাদত। পুরানা ইবাদত কোনটা? সবাই ঘুমাই গেছেন নাকি? পুরানা ইবাদত কোনটা? ওই তেপ্পান্ন বছরের ইবাদত গুলা পুরানা ইবাদত। আল্লাহর কাছে কবুল হইতে হইলে পুরানা ইবাদত লাগবে। গাড়ির ক্ষেত্রে সবসময় মানুষ নতুন মডেলের খোঁজে, দুনিয়াবি বিভিন্ন জিনিসের ক্ষেত্রে মানুষ নতুন মডেল খোঁজে, কিন্তু দ্বীনের ব্যাপারে আল্লাহর কাছে গ্রহণযোগ্য সবচেয়ে পুরানা মডেল। কি বলেন? যত পুরানা মডেল পাইবেন তত মনে করবেন যে উন্নত ইবাদত, সহি ইবাদত। যত নতুন মডেলের ইবাদত পাইবেন তত মনে করবেন এটা নতুন, এটা বাতিল, এটা প্রত্যাখ্যাত, এটা বেদাত। এই জন্য যত পুরান যুগের ইবাদত তত মনে করবেন যে খাঁটি ইবাদত, অরিজিনাল ইবাদত। এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সীমানা দিচ্ছেন যে এই তেপ্পান্ন বছর আমার পরে খোলাফায়ে রাশিদীন পর্যন্ত যেগুলো ইবাদত এগুলোকে আমার পর্যন্ত সুন্নত, আর এর পরে যেগুলো তৈরি হয় এগুলার নাম কি? বেদাত। বেদাত এত ভয়ঙ্কর। বেদাত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পাওয়া যায় না। বারো জন প্রসিদ্ধ সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে, সহিহ আল বুখারী, সহিহ মুসলিম সহ অসংখ্য হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়ানো থাকবেন, হাউজে কাউসারের পান পাত্রের সংখ্যা কাআবা বিনুজুল ইসসামা, আকাশের নক্ষত্র যেরকম, হাউজে কাউসারের গ্লাস গুলা এত অধিক সংখ্যক। অর্থাৎ প্রত্যেককে, প্রত্যেক উম্মতকে ওয়ান টাইম একটা একটা গ্লাসের মধ্যে পানি দেওয়া হবে। সুবহানাল্লাহ। একজনের খালি শেষ হয়ে যায়, আরেকজন এরকম না, প্রত্যেকের জন্য নতুন নতুন একটা একটা গ্লাস। সুবহানাল্লাহ। হাউজে কাউসার সেখানে বিদ্যমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কাকে হাউজে কাউসার পান করাবেন। কিছু লোক দূরে থেকে দৌড়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে আসতে থাকবে, ফেরেশতারা লাফিয়ে নিয়ে দাঁড়ায় থাকবেন, তাদেরকে এদিকে আসতে দিবেন না, খবরদার হাউজে কাউসারের দিকে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখান থেকে তাকায় দেখতেছেন, এই মানুষগুলো তো আমার উম্মত, এই মানুষগুলো তো ভালো মানুষ, এদেরকে কেন বাধা দিচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলবেন, হাউলাই উম্মতি, হাউলাই উম্মতি, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, এদেরকে আটকে রাখছো কেন, এদেরকে ছেড়ে দাও। ফেরেশতারা বলবেন, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে আসার পরে এই মানুষগুলো আকীদার ভিতরে নতুন নতুন আকীদা বানাইছে, আমলের মধ্যে ইবাদতের মধ্যে নতুন নতুন অনেক ইবাদত বানাইছে। সুতরাং যারা আপনার পরে নতুন ইবাদত বানাইছে এই মানুষগুলো হাউজে কাউসারের পানি পাবে না, হাউজে কাউসারের পানি পাবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, সোহকান, সোহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, কারণ আমি নবী দুনিয়াতে সমস্ত ইবাদত তোমাদেরকে শিখিয়ে দিয়ে আসছি, এমন একটা ইবাদত রেখে দিয়ে আসি নাই যেটা আমার পরে তোমরা নতুন বানাতে হবে। কিয়ামত পর্যন্ত তোমাদের যা দরকার, যত ইবাদত দরকার, সমস্ত ইবাদত আমি পরিপূর্ণরূপে শিখিয়ে দিয়ে আসছি, দেখাই দিয়ে আসছি, হাতে কলমে বাস্তবে নমুনায় তোমাদের সামনে তুলে ধরে এসেছে। আল্লাহ পাক এর জন্য বিদায় হজের মাস, বিদায় হজের দিন, দশম হিজরির নয় জিলহজ তারিখে আল্লাহ পাক সূরা আল মায়েদার তিন নম্বর আয়াত নাযিল করে বলে দিয়েছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং ইবাদতের কোন কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্পূর্ণ রেখে যান নাই। তাহলে নতুন আর ইবাদতের দরকার কি? যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করে গেছেন, রেখে গেছেন, সেগুলোই তো আমরা করে শেষ করতে পারি না। কিন্তু শয়তান চায় কি? আমি আপনি তো চাই সুন্নতের উপরে থাকতে, কিন্তু শয়তান চায় খবরদার সুন্নতের উপরে থাকা যাবে না। কারণ শয়তান চায় আপনার এই গাধার মতো পরিশ্রম করাবে, সারা রাত পরিশ্রম করবেন, সারাদিন পরিশ্রম করবেন, সমান সমান রেজাল্ট হবে, জিরো। আপনি সারাদিন সারা রাত পরিশ্রম করছেন, নাম্বার পাবেন জিরো। শয়তান আপনারে ওই কাজে লাগাই দি, শয়তান না কেটার দি ঘুমায়। এত কষ্ট করার দরকার? একটা ইবাদত বানাই দিতে পারলে, নতুন ইবাদত, সুন্দর একটা ইবাদত যদি বানাই দেওয়া যায়, আর মানুষ যদি দলে দলে এই ইবাদতটাই করতে থাকে, তাহলে আমার আর পরিশ্রম করার দরকার নাই। এরা সারা দিন সারা রাত এই ইবাদত করব, পরিশ্রম করব, মাঝখানে তারা লাল করে জিরো, কিছুই পাবে না। কারণ বেদাত, বেদাত ইবাদত করলে যত ইবাদত করুক সমান সমান জিরো, কিছুই পাবে না। শয়তান এই জন্য সুন্নতের উপরে থাকতে দেয় না, সবসময় সুন্নত থেকে সরাই দেয়, সুন্নত থেকে পদস্খলন করাই দেয়। দেখবেন ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 100তম বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা শিখিয়ে দিয়েছেন। তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। কিন্তু দেখবেন আপনি যখন পড়তে যাবেন, শয়তান আপনাকে 33 বার পূর্ণ করতে দিবে না, হয় 34 বার হয়ে যাবে, না হয় 32 বার হয়ে যাবে, হয় একবার বাড়ি যাইব অথবা একবার কমে যাইব। শয়তান আপনাকে 33-33 করতে দিবে না। কারণ আপনি যদি 33 পূর্ণ করে ফেলেন, তা আপনি তো সুন্নতের উপরে আমল করে ফেলছেন। এজন্য শয়তান আপনাকে সুন্নতের উপর থাকতে দিবে না। শয়তান হয় 33 জায়গায় 34 বানাই দিব, অথবা 33 জায়গায় একটা কমায় 32 বানাই দিব। দেখবেন যে আপনি পড়তেছেন পড়তেছেন হঠাৎ করে ভুলে গেছেন, এলোমেলো হয়ে গেছে, হয় 32 না হয় 34, 33 হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি খালি এই বাক্যটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে দিন এমন পরিমাণ নেকি নিয়ে আসবে, যে ব্যক্তি এই আমল করে নাই তার আমল আর এর আমল সমান হবে না, এরকম বিশাল ফজিলত নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন 100 বার যখন সুবহানাল্লাহ ও বিহামদি পড়তে যাবেন, হয় 101 বার হইব অথবা 99 বার হইব, 100 বার হবে না। শয়তান আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নত গুলোর কথা বলছেন, সুন্নতের উপরে থাকতে দিবে না, হয় বাড়াই দিব না হয় কমাই দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হইল, যাকে চিনো আর যাকে না চিনো সবাইকে সালাম দাও। সালামের পদ্ধতিটা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু শয়তান আপনাকে এই সুন্নতের উপরে থাকতে দিবে না, শয়তান বানাই দিবে সালাম আলাইকুম। শয়তান বানাই দিব কি? সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম থাকবে না, আসসালামু আলাইকুমটাকে পরিবর্তন করে সালাম আলাইকুম। শয়তান চেঞ্জ করে দিচ্ছে, পরিবর্তন করে দিচ্ছে, আপনাকে সুন্নতের উপরে থাকতে দেয় নাই। আপনি মনে করতেছেন সালাম দিচ্ছেন, সালাম দিচ্ছেন, কিন্তু আসলে সালাম হচ্ছে না, বরং উল্টা গুনাহ হয়ে যাচ্ছে। কারণ শয়তান আপনাকে সুন্নতের উপরে থাকতে দেয় নাই। এইভাবে যত কোনো সুন্নত আছে, আপনি সুন্নতের উপরে থাকতে চাইবেন, শয়তানকে তো আপনাকে সুন্নতের উপরে থাকতে দিবে না, কারণ শয়তান ভালো করে জানে সুন্নত থেকে বাইরে গেলে, সুন্নত থেকে পদস্খলন ঘটলে আপনার ওই ইবাদত আর কবুল হবে না। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে, নামাজটা পড়ার সময় খেয়াল রাখতে হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজটা পড়ছেন, আমার রাসূল জানলে পড়ছেন, আমার রাসূলের সাহাবীরা জানলে পড়ছেন, আমাকেও পড়তে হবে হুবহু ওই পদ্ধতিতে। এর বাইরে যদি নিজের পদ্ধতিতে রুকু করেন, নিজের পদ্ধতিতে সাজদা করেন, নিজের পদ্ধতিতে বৈঠক করেন, সারা জীবন নামাজ পড়বো, নামাজ আল্লাহ কবুল করবে না। নামাজ কবুল হতে হলে নবী সাল্লাম যেভাবে পড়ছেন, আল্লাহ রসুল যেভাবে রুকু করছেন, আল্লাহ রসুল যেভাবে সাজদা করছেন, আল্লাহ রসুল যেভাবে বৈঠক করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাঁড়াইছেন, সেইভাবে দাঁড়াইতে হবে, রুকু করতে হবে, সাজদা করতে হবে, বৈঠক করতে হবে। এর থেকে এক ইঞ্চি বাড়ানো যাবে না, এক ইঞ্চি কমানো যাবে না। জুমার নামাজ দুই রাকাত, জুমার নামাজ কয় রাকাত? আপনারা কয় রাকাত পড়েন? এখন যদি বলেন প্রতিদিন জোহরের নামাজ পড়ি চার রাকাত, আজকে জুমার নামাজ দুই রাকাত কেন? আজকে তো আরো বেশি বড় দরকার, আজকে ছুটির দিন, কাজকর্ম কম, আজকে আসছি ইবাদত করার জন্য, তাহলে আজকে দুই রাকাত পড়বো না, আজকে সবাই মিলে জুমার নামাজ চার রাকাত পড়ি। অসুবিধা আছে? কি অসুবিধা? নামাজ পড়লে কি গুনাহ হয়? নামাজ বেশি পড়ছেন সওয়াব বেশি হবে, নামাজ পড়লে গুনাহ হয়? যে দুই রাকাতের জায়গায় চার রাকাত পড়ছেন আরো সওয়াব বেশি হবে, ডাবল সওয়াব, কারণ দুই রাকাত পড়লে সওয়াব যা হইতো আরো দুই রাকাত বেড়ে গেছে, চার রাকাতে সওয়াব আবার বেশি সওয়াব না? কেন? সুন্নত থেকে সরে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন জুমার নামাজে ইমামতি করেছেন, দুই রাকাত জুমার নামাজ পড়াইছেন। আল্লাহ রাসূলের চাইতে আপনি যদি একটু বেশি বুঝে যান, নিজেকে একটু বেশি পণ্ডিত মনে করেন, বেশি সওয়াব বেশি ফজিলত মনে করেন, তখনই আপনার পুরো ইবাদতই বাতিল। নামাজ তো হবে না, হবে না, ইমানও চলে যাবে, খালি নামাজ যাবে না, আমও যাইব সওয়াব, মানে নামাজও যাইব ইমানও যাইব, দুটোই যাইব, কারণ আপনি আল্লাহ রসুলের থেকে বেশি বুঝে গেছেন। এজন্য সবসময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এর চাইতে বেশি বুঝা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, এই বান্দারা আল্লাহ এবং রাসূলের থেকে বেশি বুঝিও না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাইতে আগানো যাবে না, অগ্রগামী হওয়া যাবে না, বেশি বোঝা যাবে না, দুই রাকাত দুই রাকাতের মধ্যে থেমে থাকতে হবে। আচ্ছা, এবার আপনাদেরকে আরেকটা মশালা জিজ্ঞেস করবো, আপনারা জবাব দিবেন, দুই রাকাত অথবা চার রাকাত নামাজের মধ্যে শেষ বৈঠকে বসলাম, শেষ বৈঠকে বসার পরে প্রথমে কি করতে হয়? তাশাহুদ করতে হয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই পর্যন্ত পড়ার পরে আমার মনে হলো এরপরের বাক্যটা, এরপরের অংশটা হলো আমার নবীকে সালাম দিতে হবে, সালাম দেওয়া লাগবে না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা এই সালামটা কার উপরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমি চিন্তা করলাম, আহারে, এত বড় বেয়াদবি আমার নবীর শানে মানায় না, আমার নবীকে সালাম দিব আর এইভাবে বসে বসে সালাম দিব, কত বড় বেয়াদবি। উঠে দাঁড়াই গেলাম, আত্তাহিয়াতের মধ্যে বৈঠকের মধ্যে একটা বাক্য বলার পর দাঁড়াই গেছি, প্রথম পড়ছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তারপরে দাঁড়াই গেলাম, দাঁড়াই নবীকে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামটা দিয়ে আবার বসে গেলাম, আর তাই তো বাকি অংশ যেটা আছে আবার বসে বসে সেটা শেষ করলাম। এরপরে আবার আমার নবীর উপরে দরুদ, আবার চিন্তা করলাম, আহারে, এইভাবে বসে বসে দরুদ পড়লে কত বড় সাংঘাতিক বেয়াদবি, আমি আল্লাহর নবীর শানে এত বড় বেয়াদবি আর সহ্য হয় না, আর বসে থাকতে পারি না, আবার উঠে দাঁড়াই গেলাম, দাঁড়াই দাঁড়াই দরুদ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দাঁড়াই দাঁড়াই দরুদ পড়ার পরে বসে গেলাম, বসার পরে দোয়ায়ে মাসুরা পড়লাম, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। শেষ করলাম, শেষ করে দুই দিকে সালাম ফিরাইলাম, আমার নামাজ হয়েছে কি হয় নাই? ওরে কি কয়, আমার নবীর সম্মান করছি, আমার নবীর মহব্বত করছি, আরে মিয়া নবী না হইলে নামাজ হইতো নাকি? যেই নবী না হইলে নামাজ পাইতা না, সেই নবীর সম্মান জানাইছি, আর শরীয়তপুরের বাইরা কত আদে আমার নামাজ হবে না? কি বল, নামাজ হবে? কার সিলাই সিন্দি খাইলি মোল্লা সিন্দি না, কার সিলে নামাজ পাইলা, কার সিলে তুমি নামাজ শিখলা, নামাজ কত আবাদত পাইলা, সেই নবীর সম্মান জানাইছি, আমি খারাপ কিছু করছি? আমি তো সব নবীর সম্মানে করছি, নবীর মহব্বত করছি, আর আপনারা শরীয়তপুরের বাইরে রাখুন, আমার নামাজ হবে না? এটা কেমন কথা, আমি খারাপ কিছু করছি নামাজের মধ্যে? আমি তো নবীর সম্মান জানাইছি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়ায় দাঁড়ায় আমি দরুদ পড়ছি, আমি তো খারাপ কিছু করি নাই। নামাজ হবে? বলেন নামাজ তো হবে না, হবে না, আমও যাইব, সালাও যাইব, নামাজও যাইব, ইমানও যাইব, খালি নামাজ না ইমানও যাইব। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত, অতিরঞ্জন বাড়াবাড়ি, নিজের মন গড়া মহব্বত দেখাইতে যাই, ইমানও যাইব, আমলও যাইব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত করা ইমানের অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত নাই ইমান নাই। একজন ইমানদার নিজের নফসের চাইতে, নিজের প্রাণের চাইতে, নিজের রুহের চাইতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে, না হলে তার ইমানে নাই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারে আমি এত মহব্বত করি, দুনিয়ার আর কোন জিনিসকে এত মহব্বত করি না, ইল্লা মিন নাফসি, তবে আমার নিজের চাইতে বেশি মহব্বত করি না, আমার নিজের বেশি করি, তারপরে আপনাকে সব কিছুর চাইতে বেশি মহব্বত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওয়াল্লাহি লা ইয়া উমর, আল্লাহর কসম তুমি এখন ইমানদার হও নাই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সব কিছুর চাইতে, এমন কি আমার নিজের চাইতেও আপনি আমার কাছে বেশি মহব্বতের। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আন ইয়া উমর, উমর এতক্ষণে তুমি ইমানদার হইছো, এতক্ষণ ইমানদার, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও বেশি মহব্বত করা ইমানের দাবি, না হয় ইমান নাই। এই জন্য কেউ যদি আমার নবীকে গালি দিয়ে খারাপ কিছু বলে, আমার আপনার কাছে নিজের জীবনের চাইতেও বেশি ব্যথা লাগে। আমাকে আপনাকে গালি দিলে, আমাকে আপনাকে অত্যাচার করলে, নির্যাতন করলে এত কষ্ট লাগে না, আমার নবীকে যদি কেউ একটা খারাপ কথা বলে, গালি দেয়, সেটা তত কষ্ট লাগে। এটা সব মুসলমানের, এই নবীর মহব্বত নিয়ে রাজনীতি করা যাবে না, নবীর মহব্বত নিয়ে রাজনীতি না, এটা সব মুসলমান মহব্বত করে, কিন্তু কেউ আবার নবীর মহব্বত নিয়ে, আশকের রসুল নিয়ে রাজনীতি খেলা, মানে নিজেদেরকে আশেকের রসুল মনে করে আর বাকি সব মনে হয় রাসুলের কিছু না। আশেকের রসুল নাম দিয়ে দুনিয়ার শেরেক, দুনিয়ার বেদাত, আশেকে শীত, আশেকে বেদাত, আশেকে হাওয়া, আশেকে কবুর, সব আশেক হয়ে নিজেকে আশেকের রসুল, আবার আশেকের রসুল নিয়ে রাজনীতি কয়, যারা নবীর সামনে এটা করে না ওইটা করে না তারা মুসলমানে না। নবীর সামনে মনে যেমনে চায় তেমনি মহব্বত করা যাবে না। আমি যে নামাজের দৃষ্টান্ত দিলাম, এখানে নবীর মহব্বত করি, ইমানও যাইব, আমলও যাইব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত কেমনে করতে হবে এটা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম এটার বাস্তব নমুনা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হয় সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছেন। এর বাইরে নিজের মনগড়া পদ্ধতিতে মহব্বত করলে সেটা মহব্বত হয় না, বরং সেটা শিরক হয়, বিদআত হয়, কুফর হয়। এজন্য আমার ভাই ও বোনেরা প্রত্যেকটা ইবাদত সুন্নতের আলোকে করতে হবে, বিদআত থেকে দূরে থাকতে হবে। আর আমি দু তিনটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ, আর লম্বা করবো না। কথা এই কয়টা মনে রাখলেই জীবনে হেদায়েতের জন্য যথেষ্ট। সুন্নত দুই রকমের, এক সুন্নতের নাম হলো সুন্নতে ফেলিয়া, আর এক সুন্নতের নাম হলো সুন্নতে তারকিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করেছেন, যেখানে করেছেন সেখানে করার নাম সুন্নত, যেটা করার নাই এটা না করার নাম সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিয়েছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে আজান দেন নাই, যেমন ঈদের নামাজে আজান দেন নাই, জানাজার নামাজে আজান দেন নাই, দিছেন না? ঈদের নামাজে আজান আছে না? জানাজার না? তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের আজান আছে, কিন্তু ঈদের নামাজের জানাজার নামাজের আজান নাই। এখন আজান দেওয়া কি খারাপ কাজ? না, আজান দেওয়া তো সওয়াবের কাজ, ফজিলতের কাজ, ভালো কাজ। তাহলে ঈদের নামাজও আমরা আজান দিই, অসুবিধা কি বলেন? অসুবিধা আছে কেন? আজান দিলে আবার কি অসুবিধা? আজান দিলে শয়তান সব পালাই যায়, আজান ততদূর শোনা যায়, ততদূর পর্যন্ত গাছপালা তরু লতা সমস্ত মাখলুকাত আমার জন্য সাক্ষী হয়ে যায়। তাহলে আমি আজান দিব ঈদের নামাজে, অসুবিধা কোথায়? আমি কি খারাপ কিছু করছি? এটা তো হাসানা, এটা সুন্দর কাজ। আজান দেওয়া খারাপ কাজ? আজান দেওয়া যাবে না কেন? নিষেধ করে নাই আল্লাহ রাসূল, কোন হাদিসে বলে নাই এই খবরদার ঈদের নামাজে আজান দিবে না, এরকম নিষেধও করে নাই। এইটা যে বুঝছে সে সুন্দরতার বেদাত বুঝছে, আর যে এটা বুঝে নাই এই সারা জীবন এবাদত করিও সুন্দরতার বেদাত বুঝে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের আজান দিছেন, পাঁচ ওয়াক্ত সালাতের কিয়ামত পর্যন্ত আজান দেওয়া সুন্নত। বলে আল্লাহ রাসূল নিজে কি আজান দিছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুয়াজ্জিন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ইমাম ছিলেন না মুয়াজ্জিন ছিলেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি তো আজান দেন নাই, আজান তো দিছে মুয়াজ্জিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সব নিজে করা জরুরি না, নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে করেছেন অথবা করতে নির্দেশ দিছেন অথবা সাহাবায়ে কেরাম করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি অনুমোদন দিছেন, এই সবগুলার নাম হলো সুন্নাত। সব নবী সাল্লাল্লাহু নিজে করা সত্য না, নবী সাল্লাল্লাহু আলাইহির সমস্ত আমল উম্মতের জন্য সুন্নাত না। এই সূত্র আবার মনে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহির তিন ধরনের কাজ করতেন। এক ধরনের কাজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহির ব্যক্তির সাথে সম্পর্কিত, নবী সাল্লাল্লাহু আলাইহির ব্যক্তি জীবনের সাথে, মানবতার সাথে, মানবিকতার সাথে, বাসারিকতার সাথে সম্পর্কিত কিছু কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি করতেন, যেগুলো বাসারিকতার সাথে, মানবতার সাথে সম্পৃক্ত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি খাবারের ক্ষেত্রে কিছু কিছু খাবার খুব পছন্দ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি কিছু পছন্দের খাবার ছিল, এই খাবারগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি খুব ভালোবাসতেন। আবার কিছু কিছু খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি হালাল খাবারও খাইতেন না, সাহাবীদেরকে বলতে তো তোমরা খাও আমি খাবো না, এটা হালাল কিন্তু আমার রুচিতে আসে না আমি খাবো না। গরুর বুড়ি আছে না বুড়ি ছিলেন আর তারা কি বলেন? বুড়িয়ে বলেন এই বুড়িটা কারো কাছে কত পছন্দের খাবার, আর কেউ দেখলে বমি আসে, কেউ সহ্য করতে পারে না। আমার অনেকের কাছে কি পছন্দের এক নম্বর খাবারের তালিকা গরুর বুড়ি, এরকম মানুষও আছে আছে না? তাহলে একই খাবার কারো কাছে পছন্দের কারো কাছে পছন্দের না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হালাল খাবারও খাইতেন না, ভালো লাগতো না, আবার অনেক খাবারকে খুব পছন্দ করতেন, খুব ভালোবাসতেন, খুব বেশি খেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন কাপড়, ওই যুগের কোন কোন কাপড় বেশি পছন্দ করতেন, আবার কোন কোন কাপড় ব্যবহার করতেন না। অনেক ধরনের কাপড় পাওয়া যেত আরব দেশে তৎকালীন, বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা নিয়ে আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা পছন্দ করতেন কোনটা পছন্দ করতেন না। এইরকম ব্যক্তি জীবনের উঠা বসা খাওয়া দাওয়া বিভিন্ন বাসার ইয়াতের সাথে সম্পৃক্ত অনেক বিষয় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে যাওয়ার সময় যে লোটা নিয়ে যেতেন, কোন সময় মাটির, কোন সময় বিভিন্ন জিনিসের বানানো লোটা, এরকম বিভিন্ন ধরনের ওই যুগে যা যা পাওয়া যেত এরকম জিনিস ব্যবহার করতেন। তাহলে উন্নতের জন্য ওই খাবার ওই জিনিসগুলা ব্যবহার সুন্দর কিনা বলেন দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোটা ব্যবহার করতেন ওই লোটা আমাদের জন্য সুন্দর কিনা? না, ওই লোটা পাইবেন কই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে বদনা, ওই বদনা আজকে সারা পৃথিবী খুঁজে আপনি পাইবেন নাকি? তাহলে কি এটা সুন্দর হারাই গেছে? যদি এটা সুন্দর হইত তাহলে সাহাবায়ে কেরাম ওই বদনা জীবনেও হারাইতেন না, ওই বদনাকে সাহাবায়ে কেরাম জীবন্ত রাখতেন, এবং লক্ষ লক্ষ কোটি কোটি বদনা ওই বদনার অনুকরণে আজ পর্যন্ত বানানো হইতো। এটা যদি সুন্নত হইতো সাহাবায়ে কেরাম এই সুন্নত হারাইতে দিতেন না। তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, নবী সাল্লাম করছেন কিন্তু সুন্নত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু খাবার পছন্দ করতেন উম্মতের জন্য, ওই খাবার পছন্দ করা সুন্নত কিনা বলেন দেখি। আমরা যে খাবার খাই নবী সাল্লাম এই খাবারের অধিকাংশ জীবনেও খান না। বাংলাদেশে যে খাবার এই খাবার নবী সাল্লাম খাইছেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো খাইছেন এইগুলো আমরা খাই না, দেখিও না। তাহলে এটা ব্যক্তিগত রুচির ব্যাপার, এখানে সুন্নতের কোন ব্যাপার নাই। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কাজগুলো থেকে যেগুলো নির্দেশ দিচ্ছেন করার জন্য এগুলো করা সুন্নত, যেগুলোর কোন নির্দেশনা দেন নাই এইগুলো উম্মতের জন্য সুন্নত না। দুই নম্বর বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, আমলের ব্যাপারে যা করেছেন, করতে বলেছেন, নির্দেশনা দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, এগুলো কিয়ামত পর্যন্ত সুন্নত। আরেক ধরনের কাজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এটা উম্মতের জন্য সুন্নত না, আল্লাহ নিজেই বলে দিয়েছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী বিবাহ করেছেন, উম্মতের জন্য এটা সুন্নত কিনা? না, এটা উম্মতের জন্য সুন্নত না। কেন? আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি বলে দিয়েছেন, ফালাসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, ওই মানদারেরা এটা আমার নবীর জন্য খাস, তোমাদের জন্য এটা নয়। যদি এটা আল্লাহ বলে না দিতেন তাহলে আমরাও করতে পারতাম। কি বলেন? সবাই চুপ করে দিয়েছে ভাই, খবর যদি বাড়ি পর্যন্ত পৌঁছে তাহলে সর্বনাশ। একটাই ঠিক মতো আমরা ব্যবস্থাপনা করতে পারতেছি না, আবার 11টা যদি এটা শুনে বাড়িতে তা অবস্থা শেষ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন, এটাও আমাদের জন্য সুন্নত হইতো যদি আল্লাহ পাক ওই নিষেধাজ্ঞা না দিতেন। আল্লাহ পাক বলে দিচ্ছেন খালেসাত আল্লাহ, এটা আমার নবীর জন্য খালেস, মিন দুনিল মুমিনিন, অন্য মুমিনদের জন্য নয়, কারণ অন্য মুমিনেরা বিবাহ করে নিজের পছন্দে, আমার নবী বিবাহ করছেন আমি আল্লাহর পছন্দে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে গুলো নবী নিজে করেন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছে, এগুলো আল্লাহর নির্দেশে করেছে। এজন্য এগুলা দেখবেন যে কোন বয়সে কোন বয়সের নারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কেমন, স্ত্রীর বয়স কেমন। স্বাভাবিকভাবে কেউ বিয়ে করলে এরকম করে না, কারণ এই বিয়েগুলো আসমানের ফয়সালা, আল্লাহর দ্বীনের জন্য। কোন বংশে মেয়ে, একটা মেয়ে বিয়ে করলে ইসলামের কল্যাণ হবে, দ্বীনের কল্যাণ হবে, আল্লাহ পাক ওই বংশে নবী সাল্লাল্লাহু দিয়ে একটা মেয়ে বিয়ে করেছে। কারণ মেয়ে বিয়ে করার পরে যখন ওই বংশের জামাই হয়ে গেছে তখন তাদের ভিতরে একটা সহানুভূতি ঢুকে গেছে যে জামাইয়ের উপরে অত্যাচার করা যাবে না, জামাইয়ের মতাদর্শের উপরে অত্যাচার করা যাবে না। এই বিয়েগুলো সব আল্লাহর দ্বীনের উদ্দেশ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত উদ্দেশ্যে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটা আমাদের জন্য সুন্নত না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এখন আপনার জন্য হালকা করে দেওয়া হলো তাহাজ্জুদ নফল, কিন্তু এতদিন পর্যন্ত আপনার উপরে তাহাজ্জুদ ফরজ ছিল, তাহলে উম্মতের জন্য কি তাহাজ্জুদ ফরজ? এরকম অনেক গুলো কাজ আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, এগুলো উম্মতের জন্য সুন্নাত নয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছেন, করতে বলেছেন, নির্দেশনা দিয়েছেন, এগুলো করার নাম সুন্নাত। আবার যেখানে করেন নাই বা করার নির্দেশও দেন নাই সেখানে না করার নাম সুন্নাত। যেমন ঈদের নামাজের আজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, আবার করেনও নাই, এখানে না দেওয়া, আজান না দেওয়াটা সুন্নাত, দিলে গুনাহ হবে। তাহলে আজান কোন জায়গায় দিলে ফজিলত, আবার কোন জায়গায় দিলে? আচ্ছা জিকির, আপনি যে কোনো জায়গায় রাস্তাঘাটে হাঁটতে চলতে ফিরতে সবসময় পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরগুলো সবসময় করতে থাকেন ফজিলত না? আচ্ছা এখন আমি টয়লেটে ঢুকলাম, টয়লেটে ঢুকার পরে টয়লেটের কাজ সারাইতেছে আর চিন্তা করতেছে আর এখন তো কোনো কাজ কর্ম নাই, মোবাইলও চালাতে পারতেছি না, ফেসবুকও দেখতে পারতেছি না, তারপরে কারোর সাথে কথাও বলতে পারতেছি না, সব বন্ধ, এই সময় কতক্ষণ আল্লাহর জিকির করিল? আপনি টয়লেটের মধ্যে বসে বসে টয়লেটের কাজ সারাইতেছেন আর বলতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সওয়াবে গুনাহ হইব না? আপনি আল্লাহর জিকির না করছেন, খারাপ কিছু করছেন। তাহলে আল্লাহর জিকির কোন জায়গায় করলে ফজিলত, আবার কোন জায়গায় করলে গুনাহ হয়, এটা বুঝে শুনে করতে হবে। যদি বন্ধু নিয়ে এখানে আমি খারাপ কাজ করছি আল্লাহর জিকির না করছি, এই জন্য আমাদের সমাজে অনেকে বেদাতটা এই জায়গায় গিয়ে বোঝে না, এটা তো ভালো কাজ করছে, এটা তো খারাপের কি আছে? আবার বলে যে আল্লাহ রাসূল নিষেধ করছে কিনা, প্রসিদ্ধ একটি হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, তাওয়াফ করার সময় যেই কোণা যায় সেই কোণ ধরে ধরে খালি স্পর্শ করে, খালি স্পর্শ করে আল্লাহ করে কোন পাটা, জি আল্লাহ করে জান নাই দেখেনও নাই, আল্লাহ করে কোন পাটা চারটা, একটা কোণার নাম রুকনে ইয়ামেনি, একটা কোণার নাম হাজরা আসওয়াদ, একটা কোণার নাম রুকনে শামি, একটা কোণার নাম রুকনে ইরাকি, চার কোণা চারটা নাম আছে। রুকনে ইয়ামেনি এটাকে স্পর্শ করা সুন্নাত, এটাকে চুম্বন দেওয়া যায় না, অন্য কিছু করা যায় না, খালি স্পর্শ করাটা সুন্নাত। হাজরা আসওয়াদের কোন যেটা এটাকে ধরে চুম্বন দেওয়া সুন্নাত, চুম্বন দিতে না পারলে দূরের থেকে হাত দিয়ে ইশারা করতে হয়। বাকি যে দুটো আছে রুকনে ইরাকি রুকনে শামি এগুলোর চুম্বন দেওয়া যাবে না, হাত দিয়ে স্পর্শ করাও যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কোণে যায় সেই কোণ খালি ধরে ধরে স্পর্শ করে, আপনি কেন সব কোনায় সব জায়গায় আমি আল্লাহর গোড়া স্পর্শ করতেছি, আল্লাহর গো ধরলেও গুণা পান। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আমি আমার রাসূলের সাথে হজ করেছি, আমার রাসূলের সাথে তাওয়াফ করেছি, আমার রাসূলকে দেখছি ওই দুই কোণা রুকনে ইয়ামেনি স্পর্শ করছেন, হাজরে আসওয়াদ চুম্বন দিচ্ছেন, এই দুটা কোণ হাত দিয়ে ধরেনও নাই, স্পর্শ করেন নাই, চুম্বনও দেন নাই। আচ্ছা এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কয়, আচ্ছা রাসূল করেন নাই, রাসূল ধরেন নাই, ভালো কথা, তো মুআবিয়া আব্দুল্লাহ বিন আব্বাস তুমি বলো আল্লাহ রাসূল এই দুটা ধরতে নিষেধ করছে কিনা, নবী ধরেন নাই ভালো কথা, নবী নিষেধ করছে কিনা যে এই দুটার কোন স্পর্শ করা যাবে না, এই কথা বলছে কিনা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন দলিল পেশ করলেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উত্তম আদর্শ উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর কোনো কথা বললেন না, শুধু আয়াতটা তারা অত করে শুনাইলেন যে আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উত্তম আদর্শ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন এতে উসওয়াই হাসানা, নিষেধ করা লাগবে না, এটাতে করেন নাই মানে করাই যাবে, এখানে কোনো নিষেধাজ্ঞা লাগবে না। আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে সুন্নাত হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করেছেন, করতে বলেছেন, অনুমোদন দিয়েছেন, আর বেদাত হলো যেগুলো করেন নাই, যেগুলো করেন নাই, করার অনুমোদন দেন নাই, দলিল নাই, সেগুলোকে ইবাদত মনে করে, ভালো মনে করে করলে তখন এটার নাম হয় কি? তাহলে কোন জায়গায় দোয়া করলে সওয়াব হয়, ফজিলত হয়, আবার কোন জায়গায় দোয়া করলে সওয়াব হয় না, বেদাত হয় না? সব জায়গায় দোয়া করলে ইবাদত না, সব জায়গায় দোয়া করলে সুন্নত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেভাবে দোয়া করতেন সেখানে সেইভাবে দোয়া করা সুন্নত, যেখানে যে পদ্ধতিতে করছেন। আরাফার ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার ময়দানে এই দোয়া করা সুন্নাত। আবার যেখানে খুতবার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন সেখানে সেভাবে দোয়া করা, তারা যারা দোয়া করা সুন্নাত, যেখানে যে অবস্থায় যাপনে করছেন। আল্লাহ রাসূল কোনদিন ওয়াজ মাহফিল করছেন? কথা কয় না, করছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ মাহফিলের পরে দোয়া করছেন কিনা? দোয়া করছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াজ মাহফিলের পরে যেভাবে দোয়া করছেন ওইভাবে দোয়া করার নাম সুন্নাত। ওই পদ্ধতি থেকে বাইরে গেলে, ওই পদ্ধতির ব্যতিক্রম হলে এটা হয়ে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ মাহফিলের সাথে দোয়া করতেন কিভাবে? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে কোনো মজলিসে, যে কোনো ওয়াজে, যে কোনো আলোচনার গোটা থেকে উঠার সময় আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম। যখন আপনি উঠে যাবেন তখন আপনি আল্লাহর তাসবিহ আদায় করবেন। এই তাসবিহটা হলো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমল করে কোরআন আয়াতের বাস্তবায়ন দেখাইছে। এখন আমরা যদি ওয়াজ মাহফিল শেষে সবাই মিলে আধা ঘন্টা ধরে লম্বা মোনাজাত চালাতে থাকি তখন এটা দেখতে বাহ্যিক ভাবে সুন্দর কাজ, ভালো কাজ, কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিপরীত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 10 বছরের উপরে 5 ওয়াক্ত সালাতের ইমামতি করছেন, কিন্তু কোনদিন সালাম ফেরানোর পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একসাথে নবী সাল্লাল্লাহু আলাইহি এর নেতৃত্বে সম্মিলিত মোনাজাত করেন নাই। এখন আমি যদি করি নবী করেন নাই, অসুবিধা কি? নবী নিষেধ করছে নাকি? এখানে মোনাজাত করা, দোয়া করা কি খারাপ কাজ নাকি এটা তো ভালো কাজ? এই কথা মনে করে যদি এখানে করি তখন এটার নাম হবে কি? তবে আমি একা একা যদি করি তার অসুবিধা নাই, এটা সুন্নত। কিন্তু ইমামের নেতৃত্বে, একজনের নেতৃত্বে জামাতবদ্ধভাবে করা, এটার নাম বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম জিকির করতেন কিনা? জি করতেন। মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করেন নাই কোনদিন সাহাবায়ে কিরাম? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম যেই পদ্ধতিতে যেভাবে জিকির করেছেন এ আমার পর্যন্ত ওই পদ্ধতিতে জিকির করা সুন্নাত। আচ্ছা সাহাবায়ে কিরামরা কোন তরিকার জিকির করতেন বলেন তো দেখুন। কেয়ামত পর্যন্ত ওই পদ্ধতিতে জিকির করা সুন্নাত। ওই পদ্ধতির বাহিরে গিয়ে যত পদ্ধতির যত কলা কৌশলের যত সুন্দর জিকির করি না কেন ওইটা বেদাত। ওই পদ্ধতির বাহিরে গিয়ে নতুন পদ্ধতিতে জিকির করলে এটা আর বাদত হয় না, এটা বেদাত হয়। দেখতে অনেক সুন্দর মনে হোক, অনেক চাকচিক্যময় মনে হোক, কিন্তু এটা বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম দরুদ পড়তেন কিনা? জি পড়তেন। ওই যুগে মনে হয় দরুদ পড়তো না? জি পড়তো। আল্লাহু আকবার, দরুদ পড়তো মানে কি? দরুদ আল্লাহর জিকির, দরুদ একটা আল্লাহর জিকির। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামাহু ওয়া কুউদাহু ওয়া আলা জুনুবিহিম। সাহাবায়ে কেরাম আল্লাহর জিকির করতেন, দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করতেন, বসা অবস্থায় করতেন, শোয়া অবস্থায় করতেন, চলতে ফিরতে হাঁটতে সব সময় তারা দরুদ পড়তেন, পড়তেন না? তাহলে তারা যে পদ্ধতিতে যে সিস্টেমে দরুদ পড়েছেন কিয়ামত পর্যন্ত, ওই পদ্ধতিতে দরুদ পড়ার নাম সুন্নাত। ওই পদ্ধতির বাইরে গিয়ে নিজেরা বানিয়ে বানিয়ে বিভিন্ন কবির কবিতা দিয়ে দিয়ে বিভিন্ন সঙ্গীত দিয়ে তালে তালে সুরে সুরে মহব্বতের সাথে যত রকমের দরুদ পড়ি না কেন, এই দরুদ সুন্নাত নয়, এই দরুদের নাম বেদাত। এই দরুদ সারা জীবন পড়তে পারবো, আল্লাহ পাক কোন দরুদ কবুল করবেন না, কারণ এটা এবাদত। এবাদত কেউ বানাইতে পারে না, কবিতা সবাই বানাইতে পারে। কবিতা আমিও লিখতে পারি, আপনিও পারেন, পারেন না? কবিতা যে কেউ কবি হতে পারে, কিন্তু এবাদত কেউ বানাইতে পারে না। কিয়ামত পর্যন্ত কারো এবাদত বানানোর অধিকার নেই। এই জন্য আমরা যেটা পড়ি বালা গাল গোলা মান, এটা পড়েন আপনাদের দিকে মনে হয় নাই, কারণ এদিকে তো অনেক আলো গোলাম আছে, এটা থাকার কথা না। আছেন বালা গাল গোলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কয়বার পড়তেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দৈনিক কয়বার পড়তেন? এবার কথা কয় আবু হানিফা রহমতুল্লাহ পড়তেন? এটা তো শেখ সাদি রহমতুল্লাহের কবিতা, তো শেখ সাদির জন্ম তো আবু হানিফের যুগে হয় নাই। একবারও উনি এই কবিতাটা পড়তে পারেন নাই, এই মিলাদটা দরুদটা পড়তে পারেন নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পারেন নাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পারেন নাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি পারেন নাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবনে এই দরুদটাই কবিতাটা পায় নাই, পড়তে পারেন নাই। কত আফসোসের বিষয় না? আজকে আমাদের দেশে এই কবিতা দিয়ে ওয়াজ মাহফিল শুরু হয়, জুমার খুতবা শুরু হয়, বাণী উদ্বোধন হয়, ঘর উদ্বোধন হয়, রাস্তা উদ্বোধন হয়, বিবাহ শাদী উদ্বোধন হয়, সব উদ্বোধন হয় এটা দিয়ে, হয় না? অথচ এটা একটা কবিতা, এটা কোনো ইবাদত না। এবাদত হলো দরুদ, এবাদত হলো সালাম। আল্লাহ পাক সরাসরি নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারগণ, বেশি বেশি করে আবার নবীর উপরে দরুদ পড়ো আর সালাম পেশ করো, তাহলে দরুদ আর সালাম হলো এবাদত। কিন্তু কবিতা এবাদত না। এই জন্য আমার ভাইয়া, এই বেদাত আর সুন্নতের আলোচনা সারা রাত করতেও শেষ হবে না। আজকে আমি আপনাদের এলাকার প্রথম মেহমান, তো প্রথম সাক্ষাতে সামান্য কিছু আপনাদেরকে ধারণা দিয়ে গেলাম, আপনারাই এবার বের করে ফেলতে পারবেন কোনটা সুন্নত কোনটা বেদাত। এটা আপনারা বাড়িতে যায় একটু চিন্তা করলে, একটু বিবেক করলে সমস্ত ইবাদতকে আপনি বের করে ফেলতে পারবেন কোনটা কোনটা সুন্নত কোনটা কোনটা বেদাত। এই জন্য আল্লাহর ওয়াস্তে বেদাত গুলো আমরা ছেড়ে দিই, আমল গুলো সুন্নতের উপরে করি, সুন্নতকে শক্ত করে ধরি। সুন্নত যেখানে আমরা আছি সেখানে, বেদাত যেখানে আমরা নাই সেখানে। বেদাতের সাথে আমরা কোন অবস্থায় কোন আপোষ নাই, সেটা যত বড় বুজুর্গই করুক, যত বড় আল্লাহ আলাই করুক, যত বড় পিসাহে করুক, যত বড় সাহেবে করুক, আমরা বেদাতের সাথে একমত। বেদাত মুক্ত আমরা আমল চাই, বেদাত মুক্ত সুন্নতি আমল চাই, যেমন শেরিক মুক্ত তাওহীদি ঈমান চাই, এইরকম বেদাত মুক্ত সুন্নতি আমল চাই। আমল যা কর্ম, কর্ম যা, সেটা হইতে হবে সুন্নত অনুযায়ী। বেদাত অনুযায়ী বেশি করার চাইতে সুন্নত অনুযায়ী অল্প করা অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদের উপরে ইস্তিকামত থাকার তৌফিক দান করুন, আমিন। সুন্নতের উপরে ইস্তিকামত থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে শিরিক এবং বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আজকের এই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তা আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন, আমিন। এই ওয়াজ মাহফিলকে সফল করার জন্য যে সকল ভাই বোন শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিনোদপুর চরের কান্তি এই যুব সমাজকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন, আমিন। এই যুব সমাজকে মদিনার যুব সমাজের মতো যুব সমাজ বানিয়ে দিন, আমিন। আল্লাহ পাক এই যুব সমাজকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত জুয়া মুক্ত অপরাধ মুক্ত অস্থিরতা মুক্ত যুব সমাজ হিসেবে আল্লাহ পাক কবুল করেন, আমিন। এই এলাকাকে আল্লাহ পাক মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন, আমিন। তাওহীদ এবং সুন্নতের এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন, আমিন। এই এলাকাকে আল্লাহ পাক জঙ্গিবাদ মুক্ত এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার ভাই বোনদেরকে সমস্ত শিরক এবং বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের সকলের